بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال عليه الصلاة والسلام: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم وفي رواية وما تأخر. যাবতীয় তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আইআরএফ এর উদ্যোগে এখানে একটি সুন্দর ইফতার পার্টির সুব্যবস্থা করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহর উপর, যিনি আমাদের দিনের দুনিয়ার সকল দিন ও দুনিয়ার সকল কল্যাণ বর্ণনা করে গেছেন, উম্মতকে সকল কল্যাণের দিকে দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং দিন ও দুনিয়ার সকল অকল্যাণ থেকে অমঙ্গল থেকে সতর্ক সাবধান করে গেছেন, আমাদেরকে রেখে গেছেন, ছেড়ে গেছেন সরল পথের উপরে, যে পথের উপরে আমরা স্থির থাকতে পারলে হেদায়েতের উপরে থাকতে পারব, পরকালে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারব। এই নবী মুহাম্মদ বিন আবদুল্লাহর উপর অগণিত অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আইআরএফ এর উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে আমন্ত্রিত বক্তা আমাদের অত্যন্ত স্নেহের শেখ আব্দুন নূর মাদানী, মুদির মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, এবং সেখানে একটি মসজিদ রয়েছে বাইতুল হক, সেই মসজিদের খতিব, আইআরএফ এর সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য কর্মীগণ এবং এই আইআরএফ এর সাথে সংশ্লিষ্ট আমাদের দিনী ভাইয়েরা এবং বোনেরা, আইআরএফ সম্পর্কে আপনারা বেশ কিছু কথা আমাদের বাসারবার কাছ থেকেও শুনলেন এবং মুহিউদ্দিন ফারাজি সাহেবের কাছ থেকেও মোটামুটি বিস্তারিত শুনলেন। আসলে এই আইআরএফ এটা প্রতিষ্ঠিত হওয়ার আগে আরেকটি অনলাইন আলোচনা ওয়েবসাইট ছিল, সেখানে আমি নিয়মিত আলোচনা করতাম, ibcbbd.net এই নামে, ibcbbd.net এই নামে একটি ছিল, সেটাই নিয়মিত আলোচনা করতাম সাউথ কোরিয়াতে থাকা অবস্থায়। এখানে আমাদের এই আইআরএফ এর বর্তমান যিনি সভাপতি, তিনি এহসানুল করিম ভাই, রীতিমতো উপস্থিত হতেন, লগ ইন করতেন এবং আমাদের বাসার বাড়ির সাথেও সেখানে পরিচয়। তারপরে আরো ভাই ছিলেন হেলালুদ্দিন, এবং আমার সাথে যিনি আলোচনা করতেন সাউথ কোরিয়া থেকে শেখ আকমাল হুসাইন, এবং সৌদি আরব থেকে অনেক আমার বন্ধুরা এবং আমার বড় ভাইয়েরা, এবং আমার যারা জুনিয়র তারাও এখানে আলোচনা করতেন, বর্তমানেও করে যাচ্ছেন। আসলে এই আইআরএফ আমি মনে করি একটি বরকতময় ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমেই আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সংখ্যা প্রায় 100 জনের ব্যবস্থা করা হয়েছে। তো এগুলো এই ভাইয়েরা আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সবাই এর মাধ্যমে এখানে আমাদের সাথে পরিচিত, এবং আমরাও আপনাদের সাথে পরিচিত হতে পেরেছি। যে কথাটি বারবারই এসেছে যে আমরা অনেককেই দেখছি আমরা ফেস চিনি না, চেহারাই চিনি না, কিন্তু নামে চিনি, এবং ওখানে যখন আমরা আলোচনা করতে যাব এবং প্রশ্ন উত্তর হবে আওয়াজ ভয়েস দেখে আমরা তাদেরকে চিনে ফেলব। তো বরকতময় এই জন্যই বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল্লাহি, মানে আল্লাহর শপথ করে বলেছেন যে তোমার দ্বারাতে যদি একজন ব্যক্তি হেদায়াত পায়, আল্লাহ তোমার দ্বারাতে যদি একজন ব্যক্তিকে হেদায়াত দান করে, তাহলে এটা তোমার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহিল আযীম। একজন ব্যক্তির হেদায়াত পাওয়া, সহিহ আকীদার দাওয়াত পাওয়া, এবং সেই সহিহ আকীদা গ্রহণ করা, বারবারই সহিহ আকীদার কথা উল্লেখ হয়েছে। হয়তো বা আপনারা অনেকেই ভাবছেন যারা সহিহ আকীদা সম্পর্কে এই শাব্দিক অর্থ সম্পর্কে জানেন না, যে সহিহ আকীদা, সহিহ শব্দটাও আরবি শব্দ, আকীদাটাও আরবি শব্দ, মানে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ধর্মীয় বিশ্বাস। এই বিশুদ্ধ ধর্মীয় বিশ্বাসের কেউ যদি দিক নির্দেশনা পায়, সন্ধান পায়, এবং কোন ব্যক্তির মাধ্যমে যদি এই সঠিক আকীদায় সে উপনীত হতে পারে, আমি যদি কাউকে সঠিক আকীদার বুঝ দিতে পারি এবং সে যদি বুঝ পায়, হ্যাঁ, আমার এই বুঝ তাকে দেওয়া এবং তার বুঝ পাওয়া, আল্লাহ রাসূল বলছেন যে এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহিল আযীম। অন্য বর্ণনাতে আছে যে আরব বিশ্বের লাল উটের চেয়েও এটা মূল্যবান একটি কাজ বা সওয়াব। তো এই আইআরএফ এর মাধ্যমে আমার জানা মতে বহু লোক যারা নাকি শিরপন্থী ছিলেন, যারা বেদাতি ছিলেন, সহিহ সুন্নাহ বলতে, বিশুদ্ধ সুন্নাহ, বিশুদ্ধ আকীদা বলতে যারা কিছু বুঝতেন না, তারা আমাদের আলোচনা শুনে এবং আমাদের সাথে মুনাকাশা মানে হলো ডিসকাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে তাদেরকে এই সঠিক আকীদার দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে সন্ধান দিয়েছেন। হ্যাঁ, তারা এই সঠিক আকীদায় পেয়ে সেই সঠিক আকীদার উপরে প্রতিষ্ঠিত আছেন, এবং শুধু প্রতিষ্ঠিত নয়, এই মহিউদ্দিন ফরাজির মতো ভাইরা, এর মতো অনেক ভাইরা রয়েছে যারা নাকি এখন এই সঠিক আকীদার উপরে কিছু কথাবার্তা বলতে পারেন। হ্যাঁ, একজন ভাই যে সঠিক আকীদায় দীক্ষিত হয় নাই, সহিহ সুন্নাহ সম্পর্কে কিছু জানে না, এমন ভাইকে প্রাথমিক বেসিক আকীদার এবং বেসিক সহিহ সুন্নাহর নলেজ তাকে দিতে পারবেন, এরকম যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্যে দিয়ে দিয়েছেন। আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই প্রতিষ্ঠান ইখলাসের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, এটা যেন ইখলাসের উপরে থাকতে পারে, ইখলাসকে সামনে করে এগিয়ে যেতে পারে, এবং এখানে যারা আমরা আসি আমাদের মধ্যে রব্বুল আলামিন যাতে করে ইখলাস দান করেন। আজকের যে আমার আলোচনার শিরোনাম সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথাবার্তা আমরা না বললেই নয়, কারণ আজকে থেকেই 20 রোজা চলে গেল, মানে আজকে যে রাত্রি আসতেছে, মানে সূর্য অস্তমিত হওয়ার পরেই 21 রাত্রি চলে আসবে। হ্যাঁ, বেজর রাত্রি হলো পাঁচটি, সেই পাঁচটির একটি রাত্রি আজকে ইনশাআল্লাহ আমাদের মাঝে যাবে। তো লাইলাতুল কদর সম্পর্কে হ্যাঁ আমাদের একটু সঠিক ধারণা অর্জন করা এবং থাকায় এবং সেই মোতাবেক এই লাইলাতুল কদরকে উদযাপন করা আমাদের দরকার। তো আমার আলোচনার পূর্বে আজকের এই দিনই বিষয় সম্পর্কে যে একটি আলোচনা হয়েছে আমাদের স্নেহের ভাই শেখ আব্দুল নূর আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস এর উপরে আলোচনা হয়েছে এবং এই আলোচনা এই বিষয়ের উপরে আলোচনা শুধু এই একাধিক দিনে হলে চলবে না, বরং এই ইত্তেহাদের উপরে ঐক্যের উপরে আলোচনা এটা ব্যাপক হারে হওয়া উচিত। হ্যাঁ, এবং ঐক্যটা কিভাবে মুসলমানদের মাঝে মুসলিমদের মাঝে ফিরিয়ে আনা যায় এর জন্য যত ওয়াসাইল এবং মাধ্যম রয়েছে সেই ওয়াসাইল এবং মাধ্যমগুলো আমাদের মাঝে ফিরিয়ে আনা দরকার এবং সেগুলোকে হ্যাঁ বাস্তবায়ন করা দরকার। হ্যাঁ, ইত্তেহাদ এবং ইত্তেফাক ঐক্য এবং দলবদ্ধভাবে থাকার ছাড়া দলবদ্ধ থাকার বিকল্প নেই, এর উপরে বিশেষ একটি নোট তিনি আমাদেরকে দিয়েছেন। আমি একটু আপনাদের আমার ভাইয়ের সাথে শেয়ার করতে চাচ্ছি, হ্যাঁ সেটা হলো এই যে আমাদের এই খলিফা যারা ছিলেন চার খলিফার একজন অথবা বিশিষ্ট সাহাবিদের আমার নাম এখন মনে আসছে না, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার মত ছিল যে আমরা যে সালাতের মধ্যে কসর করে থাকি সালাতে কসর করে থাকি মুসাফির যারা তারা চার রাকাত বিশিষ্ট সালাতগুলো দু রাকাত করে আদা করবেন এবং জমাও করতে পারবেন, জমা তাখির এবং তাকদিম এগিয়ে মানে জোহরকে আসরের সময় এবং আসরকে জোহরের সময় এনে মাগরিবকে এশার সময় অথবা এশাকে মাগরিবের সময় এনে পড়ার একটা সিস্টেম বিধান আমাদের শরীয়তের মাঝে আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে না, তিনি কসর করবেন না, তিনি পুরা করবেন, পুরা সালাত আদায় করবেন। যদিও মত হলো যে আল কসর ওয়াল ইতমাম কিলাহুমা আমরানে জায়েজানি, মানে কসর করা সফরে কসর করা এবং পূর্ণ করা দুইটাই জায়েজ। ওয়াল কসর আফদাল মানে হলো কসর করে মানে চার রাকাত বিশিষ্ট সালাতগুলো দুই রাকাত পড়া উত্তম, এভাবে ইসলামী বিধান ফিকহি বিধান প্রতীয়মান হয়েছে। তো এক সাহাবি যিনি মত ছিল ওনার যার মত ছিল যে সফরে কসর করবেন, তো উনি কসর করে ই করতেছেন সালাত আদা করতেছেন মসজিদে খাইফে, কসর করে ই করতেছেন সালাত আদা করতেছেন। পরবর্তীতে জিনার আরেকজন সাহাবি জিনার মত ছিল যে পূর্ণ সফরেও পূর্ণ সালাত আদা করতে হবে। তো এই ব্যক্তি যিনি কসর করে সালাত আদা করতেছেন, হ্যাঁ এই ব্যক্তির পিছনে যিনি চার রাকাত সফরেও চার রাকাত পড়তে হবে এমন ব্যক্তি ইক্তেদা করলেন, ইক্তেদা মানে অনুসরণ করলেন। অনুসরণ করার পরবর্তীতে যারা জানেন ইনার তো মত হলো যে সফরেও পূর্ণ করতে হবে সালাত চার রাকাত পড়তে হবে, পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে এবং বলা হয়েছে তো আপনি ইক্তেদা করলেন যে আজকে অনুসরণ করলেন, ব্যাপারটা তো বুঝতে পারলাম না, বুঝে আসলো না, তখন সেই সাহাবি বললেন যে আল ইখতিলাফ ও শার, আল ইখতিলাফ ও শার মানে হলো মতনক্য, ইখতিলাফ করা এটা ভালো কাজ না, হ্যাঁ মন্দ কাজ, এভাবে তিনি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে অনেক আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমুরুকুম বি খামস আমুরুকুম বি সালাত ওয়া আনহাকুম আনহাকুম আন সালাত, আমি তিনটি জিনিসের তোমাদের আদেশ দিচ্ছি এবং তিনটি জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করছি। তিনটি জিনিসের আদেশ যে তিনটি জিনিসের আদেশ দিয়েছেন সেই আদেশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমুরকুম আন তাতসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়া লা তাফারাকু, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তোমরা পৃথিবীর সকল মুসলিমেরা সমবেতভাবে একত্রিত হয়ে আল্লাহর রুজ্জুকে রশিকে দৃঢ়ভাবে ধারণ করবে, ওয়া লা তাফারাকু, আর তোমরা দলে দলে বিভক্ত হবে না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যে বলেছেন। আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের আদেশ দিচ্ছি, সেই পাঁচটি জিনিসের মধ্যে বলছেন যে আমরুকুম বিল জামা, আমরুকুম বিল জামাতি, আমি তোমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য আদেশ দিচ্ছি। আসলে মানব জাতি এটা হলো সামাজিক জাতি, তারা একাকী থাকতে পারে না, বিচ্ছিন্ন ভাবে থাকতে পারে না। আর আমাদেরকে এই ঐক্যবদ্ধ করতে যে জিনিসটি সহযোগিতা করবে সেটা হলো সঠিক ধর্মবিশ্বাস, সঠিক ধর্মবিশ্বাস। আমরা যত চেষ্টাই করি না কেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আর এক হওয়ার যতই ওয়াজ করি না কেন, যদি আমাদের মাঝে তাওহীদের সঠিক জ্ঞান অর্জন না হয় এবং তাওহীদটাকে যদি আমরা আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত বাস্তবায়ন না করতে পারি, যত দিন পর্যন্ত এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের মাঝে ঐক্য ফিরে আসবে না। যতই ঐক্যর দোহাই দেই আর যত ঐক্যের উপরে বক্তব্য দেই আর যতই এর ব্যাপারে আমরা ওয়াজ করি নসিহত করি, হ্যাঁ কোনো কাজেই আমাদের কাজে আসবে না। আমাদেরকে আগে আমাদের জীবনের মাঝে তাওহীদকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত যখন আমরা হতে পারব তখন কিন্তু আমাদের মাঝে ঐক্য আসবে এবং ঐক্যবদ্ধ হওয়া আমাদের সম্ভব হবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে না। এইদিকে আমি আপনাদের সকলকেই দৃষ্টি আকর্ষণ করব, সকলেই আপনারা তাওহীদের সঠিক জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করুন এবং সহিহ সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করুন, তার জীবনে বাস্তবায়ন, হ্যাঁ এবং আপনার পরিবার, হ্যাঁ এবং আপনার গ্রাম, আপনার এলাকা, হ্যাঁ এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের মাঝে ঐক্য ফিরে আসবে। ইসলাহুল ফরদে ইয়াসলুহু আল মুজতামা, ব্যক্তি সংশোধনের মাধ্যমে, ব্যক্তি আমি সংশোধনের মাধ্যমে আমার সমাজ সংশোধন হবে। এরকম নয় যে সমাজ আগে সংস্কার করব, সংশোধন করব, পরবর্তীতে ব্যক্তি সংশোধন করব, ব্যাপারটা এরকম নয়। বরং ব্যক্তি, একক ব্যক্তির সংশোধনের মাধ্যমে, ইসলার মাধ্যমে সমাজ, হ্যাঁ জাতি, হ্যাঁ সংশোধিত হবে, এটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল। সে যাই হোক, এ ব্যাপারে আমি আর ইত্তেহাদ এবং ইত্তেফাকের ব্যাপারে অনেক কথা আমাদের শেখ বলেছেন এবং ইখতিলাফের ভয়াবহতা আর কথাও আমাদের ভাই বলেছেন, যে আলোচনা তিনি করেছেন এবং আমি যেটা যোগ করলাম এই দুই আলোচনার মাধ্যমে ইত্তেহাদ এবং ইত্তেফাক এর একটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করলো বলে আমি মনে করি। লাইলাতুল কদর, লাইলাতুন শব্দের অর্থ হলো আপনার রাত্রি, আর কদর মানে হলো সম্মান, মর্যাদা, তাহলে মর্যাদার রাত্রি, মর্যাদার রাত্রি। এই রাত্রির এতই মর্যাদা, এতই গুরুত্ব এবং এতই ফজিলত যে এই রাতকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কোরআন করিমের সূরা অবতীর্ণ করেছেন। কোরআন করিমের মাঝে একটি পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করেছেন। আর এই লাইলাতুল কদর যে দশ দিনে যাবে, যে দশ দিনের মাঝে অতিবাহিত হবে, সেই দশ দিন সম্পর্কেও একটু আলোচনা আমাদের হওয়া উচিত, তাই নয়? সেটা হলো আশরুল আওয়াখির মিনাল বিতর, মানে লাইলাতুল কদরটা অতিবাহিত হবে শেষ দশকের বেজরতিতে। লাইলাতুল কদরটা অতিবাহিত হবে এই মহামহিম বা মহারজনীটা, মর্যাদাপূর্ণ রাত্রিটা অতিবাহিত হবে, যাবে, এটা হলো আপনার রমজান মাসের শেষ দশকের বেজরাত্রিতে। এই বেজরাত্রিগুলো শেষ দশকই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে তিনি এই শেষ দশকে যে ধরনের পরিশ্রম করতেন, মানে ইবাদতে, অন্য দিনগুলোতে এত পরিশ্রম করতেন না। তাই এভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা রাওয়াহু মুসলিমুন ওয়া গায়রুহু। এইখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুল আওয়াখির মানে শেষ দশকের মাঝে পরিশ্রম করতেন, ইজতিহাদ মানে হলো পরিশ্রম করা, প্রচেষ্টা করা, মালা ইজতিহাদু ফি গাইরিহা, এই রমজান মাসের শেষ দশকে দশক ছাড়া অন্য দিনগুলোতে এত তিনি পরিশ্রম করতেন না, ইজতিহাদ করতেন না। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন এবং সহিহুল জামের মাঝেও হাদিসটি রয়েছে। হাদিসটির নাম্বার হলো 491 নাম্বার হাদিস মুসলিম শরীফের মাঝে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো বর্ণিত, তিনি বলেন আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদদা মিজারহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু মুত্তাফাকুন আলাইহি। শেষ দশক যখন প্রবেশ করে ফেলতো, মানে শেষ দশক যখন এসে যেত, যেরকম আমাদের আজকে ইনশাল্লাহ সূর্য অস্তমিত হওয়ার মাধ্যমে শেষ দশকের অনুপ্রবেশ ঘটবে, এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে যখন শেষ দশক শেষ দশ দিন প্রবেশ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শাদদা মিজারহু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিটাকে টাইট করে পড়তেন, লুঙ্গিটাকে টাইট করে পড়তেন এবং আহিয়া লাইলাহু এবং এই রাত্রিগুলো তিনি জাগ্রত থাকতেন, রাত্রিগুলোকে জাগ্রত রাত্রগুলোতে জাগ্রত থাকতেন আর ওয়াইকাদা আহলাহু এবং তার পরিবার পরিজনকেও জাগ্রত রাখতেন। তিনি রাত্রি জাগ্রত থাকতেন এবং পরিবার পরিজনকেও জাগ্রত রাখতেন। কেন রাত্রি জাগ্রত থাকতেন এবং জাগ্রত করতেন বা রাখতেন? খেলাধুলা করার জন্য না, গল্প গুজব করার জন্য না, আমরা যেরকম কিছুদিন আগে খেলার যেন বিশ্বকাপ খেলা যেটা হলো, দেখা গেল যে সেখানে আমরা ফজরের সালাতের জন্য জাগ্রত হতে পারি না, কিন্তু ওই দুইটার সময় খেলা যেদিন শুরু হয়েছে ব্রাজিলের এবং আর্জেন্টিনার, সেদিন দেখা গেছে যে ছেলে আর মেয়ে এবং বৃদ্ধ এবং যারা নাকি খেলার আশেক তাদেরকে আর ওই দিন অ্যালার্ম দিয়ে রাখতে হয় নাই ঘড়ির, হ্যাঁ অটোমেটিক তারা সেদিন জাগ্রত হয়ে গেছে। তো আসলে এই রাত্রি জাগ্রত এই যে খেলা দেখার জন্য এবং আপনার গল্প গুজব করার জন্য জাগ্রত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন না, বরং এই তিনি যে তার লুঙ্গিটাকে টাইট করতেন এবং জাগ্রত তিনি থাকতেন এবং রাখতেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। সাদ্দা মেজারুর অর্থ হলো যে কেনায়াতুন আনিল ইহতিমাম ওয়াল ইকবাল আলাল ইবাদা, মানে লুঙ্গি টাইট করে পড়ার অর্থ হলো এ থেকে মুরাদ হলো যে তিনি এ থেকে গুরুত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ধাবমানের কেনায়াত করা হয়েছে বা ইঙ্গিত প্রদান করা হয়েছে যে আল্লাহর ইবাদতের দিকে তিনি ধাবমান হতেন, হ্যাঁ এই এই রাত্রিগুলোতে এই দিনগুলোতে, আর তিনি এই রাতগুলোতে এবং এই দিনগুলোতে বেশি করে তিনি ইবাদত করতেন। আসলে এটির দুটি অর্থ বলা হয়েছে, একটি অর্থ হলো যে তিনি তার লুঙ্গিকে টাইট করে পড়তেন, এর অর্থ হল যেটা নাকি যে এই দিনগুলোতে তিনি ইবাদতের জন্য অধিক এবং বেশি প্রচেষ্টা করতেন, এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো যে এই দশ দিনে বা এই দশ রাত্রিতে তিনি তার বিবি স্ত্রীদের ওয়াইফদের কাছ থেকে দূরে থাকতেন, দূরে থেকে এই দশ দিন দিনের মাঝে তিনি এবং রাত্রিতে তিনি বেশি বেশি ইবাদত করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরাধনা করতেন। এভাবে বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে এই সাদ্দা মিজারাহুর এর অর্থ মানে হলো তার লুঙ্গি টাইট করা অথবা শক্ত করে পরিধান করার অর্থ। লাইলাতুল কদর এটা এই দশ দিনের বেজরাত্রিতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসের মধ্যে বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির, যে ওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুল কদরটিকে অনুসন্ধান করো, তালাশ করো শেষ দশকের বেজরাত্রিতে, শেষ দশকের বেজরাত্রিতে। এখানে আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিমেরা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম হাদিসটাকে কিন্তু মানে টাইমটা ওপেন, মানে হলো নির্ধারিত করে দেওয়া হয় নাই যে সে রাত্রিটা এই বেজর রাত্রিতে যাবে, বেজর রাত্রিটার মধ্যেও কোন বেজর রাত্রিতে যাবে এটা কিন্তু হাদিসের মধ্যে খাস বা বিশেষিত হয় নাই। যদিও ২৭ রাত্রিতে এক বছর অতিবাহিত হয়েছে, হ্যাঁ এটা হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ কিন্তু সাধারণভাবে যেটা নাকি বিধান সেটা হলো যে শেষ দশকের বেজর রাত্রিতে যাবে, একুশেতেও একুশ রাত্রিতেও যেতে পারে, তেইশ রাত্রিতেও যেতে পারে, আপনার পঁচিশেও যেতে পারে, সাতাশেও যেতে পারে, উনত্রিশেও যেতে পারে। তো আমরা আবার এখানে যেরকম ভাবে ওই যে আমরা সবে সবে সবে বরাত পালন করে থাকি, সবে বরাতের দিনে রোজা রাখা এবং রাত্রিতে ইবাদত করা, হ্যাঁ ওটা যেরকম ভাবে প্রমাণিত কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত না হলেও, হ্যাঁ সেটা আমাদের দেশে সরকারিভাবে হ্যাঁ উদযাপন করা হয়, হ্যাঁ উদযাপন করে, হ্যাঁ বরং দেখা যায় আপনারা দেখবেন এই হ্যাঁ এই রমজানেও দেখবেন যে ওই রাত্রিতে যেরকম ইবাদত হয় এই আপনার, অথচ ওটা প্রমাণিত না, হ্যাঁ কিন্তু এই যে লাইলাতুল কদর যেটা হ্যাঁ এই শেষ দশকে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে যাবে, এটা অনেক সহিহ হাদিস দ্বারাতে কোরআনের আয়াত দ্বারাতে সহিহ হাদিস দ্বারাতে প্রমাণিত, কিন্তু এই রাত উদযাপনে কিন্তু মানুষের মাঝে এত উৎসাহ এবং উদ্দীপনা আপনারা দেখতে পাবেন না যেরকম আপনারা ওই শাবান মাসের ১৫ তারিখে দিন এবং রাত্রিতে যেভাবে উদযাপন করা হয়। হ্যাঁ এখানেও একটা সমস্যা রয়েছে, হ্যাঁ সরকারিভাবে এবং আপনার আমাদের সাধারণ মুসলমানদের মাঝেও এখানেও একটা সমস্যা রয়েছে যে যেহেতু ওখানে একটা ইঙ্গিত পাওয়া যায় যে এক বছর লাইলাতুল কদরটা ২৭ তারিখে অতিবাহিত হয়েছে, গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হ্যাঁ দেখছি যে তোমাদের তোমরা যে স্বপ্ন দেখছিলে যে লাইলাতুল কদরটা ২৭ রাত্রিতে অতিবাহিত হচ্ছে বা হয়েছে, আমি মনে করছি বা দেখছি যে তোমাদের স্বপ্নটা হ্যাঁ বাস্তব হয়েছে, তোমাদের স্বপ্নটা মিলে গেছে, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু এইভাবে বলার পরবর্তীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আসলে এটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, লাইলাতুল কদরটা নির্ধারিত ছিল কিন্তু সেটা পরবর্তীতে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। পিছনে কারণ হলো যে হ্যাঁ যাতে করে নির্ধারিত হয়ে থাকলে শুধু ওই নির্ধারিত দিনেই রাত্রিতেই জনগণ মুসলিমরা হ্যাঁ ইবাদত করবে, কিন্তু পাঁচ রাত্রির মাঝে যাবে এটা অনির্দিষ্ট, মানে একুশ আর তেইশ, একুশ তেইশ পঁচিশ সাতাশ আর উনত্রিশ এই পাঁচটি রাত্রের মাঝে যাবে এটা এভাবে বিধানটা থাকাতে মুসলিমরা এই পাঁচ রাত্রি ইবাদত করবে, পাঁচ রাত্রি ইবাদত করবে, ইবাদতের হাঁটটা হ্যাঁ বেড়ে যাবে এবং তাদের পাল্লাটা বেড়ে যাবে, নেকির পরিমাণটা বেড়ে যাবে। হ্যাঁ এটা হলো আসলে এর পিছনে হিকমা যে নির্ধারিত ছিল, নির্ধারিত হওয়ার পরবর্তীতে সেটাকে ভুলিয়ে দিয়ে শেষ দশকের বেজর রাত্রিতে যাবে এইভাবে সিদ্ধান্ত আসা এবং এভাবে প্রবর্তন হওয়া। লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয় কারণ হলো এই রাত্রিতেই, যেটা নাকি আমরা সবে বরাদের মধ্যে বলে থাকি যে সেই রাত্রিতে হ্যাঁ এই বরাদ্দ হয়, এই ওই বরাদ্দ হয়, এভাবে যত যা আছে সব আমরা বলি যে হ্যাঁ ওই রাত্রিতে হ্যাঁ বরাদ্দ হয় এবং সেগুলো ফাইসালা হয়। আসলে হ্যাঁ ওটা ওই রাত্রিতে নয়, বাৎসরিক যে বাজেট, বাৎসরিক যে ফাইসালা বা তাকদির সানাবি যেটা নাকি সানাবি ভাগ্য যেটা, সেটা এই রাত্রির বরাদ্দ করা হয়, মানে কে কতদিন এই বছরের কতদিনকে বাঁচবে এবং এই বছরে কে কতটুকু রিজিক পাবে, হ্যাঁ খাদ্য পাবে, হ্যাঁ কতটুকু ভালো মন্দ, হ্যাঁ কি হবে না হবে, হ্যাঁ এই লাইলাতুল কদরের রাত্রিতে এটাকে বরাদ্দ করা হয়, এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। যেরকম কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে যে ওয়ুফরাকু ফি কুল্লি আমরিন হাকিম, হ্যাঁ যে এই রাত্রিতেও ইন্নাজাল্লাহু ফি লাইলাতি মুবারাকা, হ্যাঁ লাইলাতি মুবারাকা দ্বারা উদ্দেশ্য কিন্তু হ্যাঁ লাইলাতুল কদর, লাইলাতুল কদর মানে হলো এই যে মহা রজনী অর্থাৎ মহামহিম রাত্রি, হ্যাঁ বরকতময় রাত্রি, হ্যাঁ এই রাত্রিকে বলা হয়েছে সূরা দুখানের মাঝে। কেউ কেউ বলছেন যে কাতাদা থেকে আরো অন্যদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে লাইলা মুবারাকার দ্বারাতে মুরাদ লাইলাতুন মুবারাকাতুন, বরকতময় রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো হ্যাঁ সেই শবে বরাত, এটা কেউ কেউ উদ্দেশ্য নিয়েছেন কিন্তু উদ্দেশ্যটা নিতান্তই দুর্বল এবং জাইফ, হ্যাঁ এটা ঠিক নয়। বরং আর আমরা সবাই জানি যে লাইলা মুবারাকা যদি আমরা ওখানে শাবান মাসের ওই রাত্রিকে ধরি তাহলে আমাদেরকে এটাও ধরে নিতে হবে যে ওই রাত্রিতে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। হ্যাঁ শাবান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে এটা কেউ বলে না, কোন মুসলিম বলে না, কোন মুসলিম স্কলার বলে না। আসলে এই লাইলা মুবারাকার দ্বারাতে বরকতময় রাত্রি দ্বারাতে উদ্দেশ্য হলো লাইলা তুল কদর, মানে হলো এই মহা রজনী এই মহামহিম রাত্রি, হ্যাঁ এইটা বলা হয়েছে। তো এই রাত্রিতেই বলছে যে প্রত্যেক প্রোগ্রামে বিধিবিধান যেগুলো হ্যাঁ এখানেই ফয়সালা করা হয়। আরেকটা কারণ বলা হয়েছে যে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলার পিছনে কারণ হলো যে হ্যাঁ এই রাত্রিটা আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকটে হ্যাঁ অতীব মর্যাদাপূর্ণ, হ্যাঁ অতি সম্মানিত এবং অতি মর্যাদাপূর্ণ, হ্যাঁ এই কারণে এই রাত্রিটাকে এই রজনীটাকে লাইলাতুল কদর বলে ই করা হয়েছে। এই লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে, লাইলাতুল কদরের ফজিলত অনেক এবং অনেক বেশি। হ্যাঁ এই ব্যাপারে বলা হয়েছে লাইলাতুল কদর লাইলাতুন আযীমাতুন শরীফা, মানে এই মহা রজনীটা এটা একটি মহা রাত্রি এবং বরকতময় রাত্রি এবং শরীফ মানে হলো সম্মান এবং মর্যাদাপূর্ণ একটি রাত্রি। হ্যাঁ এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমকে অবতীর্ণ করেছেন, বরং সূরা কামিলা মানে এই রাত্রিতে একটি পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা নাকি এই রাত্রির ফজিলত বর্ণনা করে এবং এই রাত্রির মর্যাদা বর্ণনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এভাবে বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা ইহাকে অবতীর্ণ করেছি, মানে ইহা মানে এই কোরআন করিমকে ফি লাইলাতিল কদর, হ্যাঁ সম্মানিত মহামহিম রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হ্যাঁ আপনি জানেন, আপনি কি জানেন সে লাইলাতুল কদরটি কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ প্রশ্ন করার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার উত্তর দিয়েছেন, হ্যাঁ এভাবে বর্ণনা করা এবং ব্যক্ত করা তাবির করা এটা এই রাত্রির মর্যাদা এবং এই রাত্রির গুরুত্ব প্রকাশ করে বা এই রাত্রির গুরুত্ব পায়। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, মানে এই রাত্রিটি এক হাজার মাসের হ্যাঁ চেয়ে উত্তম। হ্যাঁ তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, এই রাত্রিতে ফেরেশতা মণ্ডলী অবতরণ করে, নাজিল হয় ওয়ার রূহু এবং রূহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন, এই রাত্রিতে অবতরণ করেন নাজিল হন। তার পরবর্তীতে বলা হয়েছে বিইজনি রাব্বিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে অবতরণ করেন নাজিল হন। মিন কুল আমরিন, মানে সকল প্রকারের ভালো কর্ম সহকারে কাজ নিয়ে এই রাত্রিটা পুরাটাই শান্তি এবং আপনার বরকতময়। এখানে বল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, মানে শান্তি আর শান্তি অবতীর্ণ হতে থাকে হাত্তা মাতলাইল ফজর, সুবে সাদেক হওয়া আর আগ নাগাদ। এই রাত্রির অনেকগুলো ফজিলত বৈশিষ্ট্য তার মধ্যে এই আয়াতের মধ্যে সুরার আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন এভাবে। তার মধ্যে একটি হলো যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমকে অবতীর্ণ করেছেন, যে কোরআন করিম সম্পর্কে বলা হয়েছে যে হুদাল্লিন নাস, হ্যাঁ সকল সারা বিশ্বের সকল মানুষের জন্য হেদায়াত স্বরূপ এই কোরআন করিম। হ্যাঁ এই মহা কোরআন মহাগ্রন্থ আল কোরআন করিম এই রাত্রিতে অবতরণ করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে এই রাত্রির মর্যাদাকে বাড়িয়েছেন। তার পরবর্তীতে দ্বিতীয় মর্যাদা এবং ফজিলত এই রাত্রির আমরা এইভাবে জানতে পারি যে আনাল ইবাদাতা ফিহা খায়রুম মিন ইবাদাতি আলফি শাহরিন, বলছে এই রাত্রিতে ইবাদত এক হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম এবং উৎকৃষ্ট। আর এক হাজার মাস এর পরিমাণ ৮৩ বছর চার মাস হয়ে থাকে, হ্যাঁ ৮৩ বছর চার মাস। অথচ দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমার উম্মতি মা বাইনা সিতিন ওয়া সাবিন ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমার উম্মতের বয়স তো ষাট থেকে নিয়ে সত্তর বছর, ষাট থেকে নিয়ে সত্তর বছর আসলে আমরা বেঁচে থাকি উম্মতে মুহাম্মাদীর উমর এবং বয়স। এই দিক থেকে যদি আমরা এক রাত্রির ইবাদত করে যদি 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যায়, হ্যাঁ এটা কত বড় সওয়াবের কথা এবং এটা কত বড় সৌভাগ্য হওয়ার কথা আমাদের জন্য। এই রাত্রিতে ইনশাআল্লাহ আমরা ইবাদত করব। এটা হলো 2 নম্বর ফজিলত মর্যাদা। 3 নম্বর হলো যে এই রাত্রিতে আপনার ফেরেশতা সমূহ অবতরণ করেন। আনাল মালায়েকাতা তানজিলু ফিহা ওয়া হুম লা ইয়ানজিলুনা ইল্লা বিল খাইরি ওয়াল বারাকাতি ওয়ার রাহমা। ফেরেশতারা অবতরণ করেন, ফেরেশতারা এমনি এমনি অবতরণ করেন, মানে বিনা কামে অবতরণ করেন, বিনা কোনো কল্যাণ ছাড়াই, কোনো কল্যাণ ছাড়াই অবতরণ হন না। বলছে যে ওয়াল মালায়েকাতু লা তানজিলু ইল্লা বিল খাইর, ফেরেশতারা যারা অবতরণ হন এই রাত্রিতে কল্যাণ সহকারে, কল্যাণ নিয়ে অবতরণ হ্যাঁ করেন, এবং কি ওয়ার রাহমা দয়া নিয়ে হ্যাঁ এবং বরকত সমূহ নিয়ে হ্যাঁ ফেরেশতারা এই রাত্রিতে অবতরণ করেন এবং নাজিল হন। তার পরবর্তীতে 4 নম্বর ফজিলত যে আন্নাহা লাইলাতুন ইয়াহুল্লু ফিহা সালাম ওয়াল আমান, হ্যাঁ এটা এমনই একটি রাত্রি রজনী যে রাত্রিতে সালাম শান্তি অবতরণ করেন, নাজিল হয় ওয়াল আমান নিরাপত্তা, হাত্তা সাবাহ মানে হলো সকাল পর্যন্ত, সূর্য সুবে সাদেক হওয়ার আগনাগাদ আগ পর্যন্ত, যেটা আমরা দলিল নিতে পারি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর ফাহিয়া সালামুন লিকাসরাতি আসসালামাতি ফিহা, এই রাত্রিটা শান্তির রাত্রি, হ্যাঁ এই রাত্রিতে বেশি এবং অধিক মাত্রায় শান্তি অবতরণ হওয়ার কারণে এই রাত্রিতে কোনো প্রকারের আযাব এবং গজব শাস্তির কোনো ই থাকে না, কারণ এই রাত্রিতে বান্দারা অধিক মাত্রায় ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করেন। আমি শেষ করছি যে হাদিসটি আপনাদের মাঝে পাঠ করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই লাইলাতুল কদর এ কিয়াম করবে, মানে কিয়াম মানে কিয়ামুল লাইল মানে রাত্রির সালাত, হ্যাঁ সালাতুল লাইল অথবা তাহাজ্জুদ তারাবি, হ্যাঁ এগুলো 4টি নাম একটা জিনিসের, রাত্রির সালাতকে এগুলো সালাতুল লাইল কিয়ামুল লাইল তারপর তাহাজ্জুদ হ্যাঁ তারাবি এগুলো বলা হয়। বলছে লাইলাতুল কদরের মধ্যে যারা এই 5 রাত্রিতে যারা কিয়াম করবে ইমানের সাথে এবং সওয়াবের আশায় তার আগের এবং পরের, কোন রেওয়ায়েতে মা তাখারা মা তাকাদ্দামা, অন্য বর্ণনায় আছে মা তাখারা, তার আগের এবং পরের সকল গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। ইমানান এর অর্থ হলো যে ইমানান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান রেখে, আল্লাহর প্রতি ইমান রেখে ওয়াবিমা আদাল্লাহু মিনা সওয়াব লিল কাইমিনা ফিহা, এবং এই বিশ্বাস রেখে যারা এই রাত্রিতে কিয়াম করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আজর এবং সওয়াবে তৈরি করে রেখেছেন, যে আজর এবং সওয়াব নেকি পূর্ণ তৈরি করে রেখেছেন, এর প্রতি বিশ্বাস স্থাপন করে যারা এই রাত্রির কিয়াম করবে হ্যাঁ তাদের গুনাহ খাতা মাফ করা হবে। ওয়াহতাসাবান লিল আজরি, হ্যাঁ মানে সওয়াবের আশায় আমি এবং আপনি লাইলাতুল কদরকে উদযাপন করব, হ্যাঁ যদি লোক দেখানোর জন্য যদি হয়, লোককে শোনানোর যদি জন্য যদি হয়, তাহলে কিন্তু হ্যাঁ এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হব, বরং হ্যাঁ ইহতিসাবান লিল আজর সওয়াবের আশায়, লারিয়া আন ওয়ালা সুমাতান মানুষকে দেখানোর জন্য নয়, হ্যাঁ এবং মানুষকে শোনানোর জন্য নয়, হ্যাঁ বরং সিয়াম পালনের পিছনে যে উদ্দেশ্য, হ্যাঁ ইখলাস একনিষ্ঠতা ফুটিয়ে ওঠা, হ্যাঁ সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা কিয়ামুল লাইল করব এবং অন্য অন্য ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে এই লাইলাতুল কদরকে উদযাপন করার জন্য তাওফিক দান করেন। আসলে আমাদের আজকের যে প্রথম আলোচনা ছিল যে ইত্তেহাদ মানে হলো ইউনিটি অফ উম্মা আল মুসলিমা, হ্যাঁ মুসলিম উম্মার ইউনিটি, হ্যাঁ এই রোজার মাধ্যমে, হ্যাঁ রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধন পালনের মাধ্যমে মুসলিম জাতির ঐক্য ফুটে উঠে, হ্যাঁ মুসলিম জাতি সারা বাংলাদেশের সকল মুসলিমরা আমরা একই টাইমে একই দিনে রোজা রাখছি এবং একই দিনে আমরা রোজা ছাড়ছি, ঈদ করছি, হ্যাঁ এটা মুসলিম জাতি যে ঐক্যবদ্ধ জাতি, হ্যাঁ অবিচ্ছিন্ন জাতি এই শ্যাম সাধন পালনের মাধ্যমে হ্যাঁ ফুটে উঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহি সুন্না মোতাবেক জীবন করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন এই বলে। এবং আইআরএফ যারা এই আয়োজনের এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন, তাদেরকে আমি অন্তরঅন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই দাওয়াতে সাড়া দিয়ে এসেছেন এবং মনোযোগ সহকারে আপনারা আলোচনা শুনলেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। জানাচ্ছি এবং আপনাদেরকে বলছি যে আল্লাহ যেহেতু বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা আর তোমরা পরস্পরে বীর মানে হলো কল্যাণের কাজে তাকওয়ার কাজে পরস্পরে তোমরা সহযোগিতা করো, হ্যাঁ, এবং অন্যায় পাপ এবং বিরোধিতার কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে না। হ্যাঁ, এই আয়াতের ভিত্তিতে আপনাদেরকে আমরা উদাত্ত আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা IRF এর সাথে সহযোগিতা করে যাবেন ভালো কাজের ব্যাপারে, যে কাজগুলো আমাদের আমাদের মহিউদ্দিন ফরাজি ভাই বলেছেন, যাতে করে এই কাজগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ, এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। এবারে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। IRF কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে মোহতারাম শেখ ইব্রাহিম আল মাদানী এবং অন্যান্য শেখগণ, আমি সংক্ষেপে আসলে তাদের কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ, তারা আজকের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং পাশাপাশি আপনারা এখানে IRF এর অন্যান্য সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এতক্ষণ আমরা রমজান এবং লাইলাতুল কদরের গুরুত্ব তাৎপর্য সম্পর্কিত আলোচনা শুনছিলাম। আমি আসলে এখানে দীর্ঘ আলোচনা করার সময় নেই, দু চার মিনিট ইনশাল্লাহ আমার কথা শেষ করবো। বাংলাদেশে আসলে ইসলামী এই দাওয়াতের প্রচার প্রসারের বহুবিধ মানে দিক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে প্রকাশনা। এই প্রকাশনাটাকে আসলে আমাদের যতদূর এগিয়ে নেওয়া প্রয়োজন ততদূর ঠিক না এগোনোর কারণে দাওয়াতি কাজগুলো আসলে অনেকটাই প্রলম্বিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বিশ্বের মানে যুগের পরিবর্তনের সাথে সাথে দাওয়াতি কাজের উপকরণের পরিবর্তনের হওয়ার সাথে সাথে আমরাও আলহামদুলিল্লাহ এমন একটি দাওয়াতি প্ল্যাটফর্ম পেয়েছি অনলাইনের মাধ্যমে। এটা আসলে বহু দূর দূরান্তের দিনী ভাই বোনদেরকে একই প্ল্যাটফর্মে এনে একত্রিত করার একটা মহাসুযোগ। তবে এই সুযোগ সবার জন্য সাকুল্যের নয়, কেননা অনলাইনে প্রতিদিন যদি একজন দিনী ভাই দুই তিন ঘন্টাও অনলাইনে থাকেন তাহলে মাসে দেখা যায় যে 250-300 টাকা চলে যায়। কিন্তু স্টুডেন্টদের পক্ষে, অনেকের পক্ষে 250-300 টাকা এবং পাশাপাশি এই 250-300 টাকা শুধু না, এটা অন্যান্য আমাদের যেরকম কি বলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এগুলো থাকার পরে প্রতি মাসের ফুয়েল বাবদেই 250-300 টাকা লাগে। তো এই জন্য আসলে এটা আমরা ইচ্ছা করলেই যে অনেক বিস্তৃত আকারে করতে পারবো তা না। তবে আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষীগণ এই সহি আকিদার এই শিক্ষা এই মানে অনলাইনের মাধ্যমে লাইভ যে প্রোগ্রামগুলো আমাদের সম্মানিত মোহতারাম শায়েখরা যেভাবে এই সরাসরি আলোচনা করে থাকেন, এটা আল্লাহর একটা খাস রহমত। একই জিনিস, চাকু যদি পকেটমার বা ছিনতাইকারী ব্যবহার করে খারাপ কাজের জন্য, আর এই চাকু একজন ডাক্তার উনি ভালো কাজে ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ, অনলাইনে খারাপ ভালো দুটোই আছে, কিন্তু এই খারাপের ভিড়ে আমরা আলহামদুলিল্লাহ এই ভালো সাইডটাকে গ্রহণ করে এইখান থেকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারছি আলহামদুলিল্লাহ। এখন এই যে ইউনিটির যে একটা আলোচনা, আমি দুর্ভাগ্য যে আমি এই আলোচনাটা শুনতে পাইনি। তো আমাদের আসলে অনলাইন এটা একটা প্ল্যাটফর্ম একতাবদ্ধ হওয়ার পাশাপাশি আমরা এই যে যেটাকে বলে যে সশরীরে কাজ করা, এই সশরীরে কাজ করার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এবং আমরা এরকম করতে পারি যে আমাদের অনলাইনে এক ভাইয়ের ডেস্কটপ বা ল্যাপটপ আছে, আমরা একটা ডেস্কটপ ল্যাপটপে আমরা আগে থেকে যদি দাওয়াতি কাজ প্রচার করতে পারি যে আজকে অমুক শাইখের আলোচনা আছে, একটা ল্যাপটপের সাথে সামনে 8-10 জনকে আমরা একত্রিত করতে পারলাম, সেখান থেকে কিন্তু আমাদের অনলাইনে পার্সন কম দেখা যাবে কিন্তু আসলে লোকের সংখ্যা অনেক বেশি হবে। তা আমরা যারা টেকনিশিয়ান আছেন বিশেষ করে আইটি বিশেষজ্ঞ তাদেরকে বলবো যে এই অনলাইনে IRF এর যে এই যে ইগুলো এই যে প্রোগ্রামগুলো অল্প খরচে কিভাবে মানে একবারে কম দামি মোবাইলেও অন্ততপক্ষে মানে এক অন সাইট যদি হয় মানে আউটগোয়িং যদি নাও হয় তাহলে আউটকামিং যদি হয় মানে আলোচনাগুলো অন্তত শুনতে পারা যাচ্ছে, এরকম আমার মনে হয় যে এরকম কিছু সস্তা মানে সফটওয়্যার বা কোনো ব্যবস্থা আশা করা যায় হতে পারে আর কি। তো এই জিনিসটা করলে আমার মনে হয় যে কম দামে মোবাইলে আমরা এইটাকে এই শায়েকদের যে আলোচনাগুলোকে আরো বিস্তৃত আকারে ছড়িয়ে দিতে পারি। তো আপনারা আমরা সবাই দোয়া করব, আপনারাও দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠান উত্তরোত্তর এই অগ্রগতির মানে দিকে ধাপে ধাপে এগিয়ে যায়, এবং যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে শ্রম দিচ্ছেন তাদের শ্রমকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। তো আমি এখানে আর আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না, তো আপনারা আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি যে IRF এর সঙ্গেই থাকবেন। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আসলে মনে করতে পারেন আমি আমাদের আপনাদের মাঝে নবীন নতুন, আমাদের শেখরা যে সমস্ত আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের জীবনের জন্য একটা পাথেয়। তো আমাকে যেহেতু 5 মিনিট সময় দেওয়া হয়েছে, আসলে মহান আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, প্রতিটা মানুষের একটা পরিচয় আছে, যেমন আমার নাম হুসাইন, আমার পিতার নাম আমির হুসাইন, রমজানের একটা পরিচয় আছে, রমজানের পরিচয় কি? আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিচ্ছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, যেটা মানুষকে হেদায়াত করবে। আজকে আমরা যদি বলি উনি কার ছেলে, যদি বলা হয় যে উনি মন্ত্রীর ছেলে, সাথে সাথে ছেলেটার কি সম্মান বেড়ে যায় না? তো রমজান মাসকে সম্মানিত করা হয়েছে কোরআনের মাধ্যমে, জিব্রাইল আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে কোরআনের মাধ্যমে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এবং এই উম্মতকে সম্মানিত করা হয়েছে একমাত্র কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সেই জন্য আমি মসজিদ নববীতে প্রায় 3.5 বছর খেদমত করেছি, মসজিদ নববীতে তাহফিজে খেদমত করেছি, আমার একটা টার্গেট ছিল যে সারা জীবন কোরআনে খেদমত করব, মানুষকে কোরআন কেন্দ্রিক করব এবং কোরআন কেন্দ্রিক দাওয়াতি কাজ করব। কেননা কোরআনের ব্যাপারে এই পৃথিবীতে সমস্ত মুসলমান বেদাতি বলেন সহি আকিদার বলেন যেই বলেন সবাই কিন্তু একমত, আজকে শিয়ারাও কিন্তু কোরআনের প্রতিযোগিতা করতেছে, অনুষ্ঠান করছে শিয়ারা ইরানে, মুসলিমরাও করছে, আমরা বুঝতে পারতেছি পুরো পৃথিবী কোরআনের ব্যাপারে একমত। তো আমাদের চেষ্টা করা দরকার যারা আমরা সহি আকিদার, বিশেষ করে কোরআন কিভাবে সুন্দর করা যায়, কোরআন কিভাবে কত সুন্দরভাবে তেলাওয়াত করা যায়, কোরআন কিভাবে স্টাডি করা যায়, এবং কোরআন কোরআন স্টাডি করে মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া যায়। কোরআনের নিকটবর্তী মানুষ যত হবে তত মানুষ হেদায়ত প্রাপ্ত হবে, কোরআন থেকে মানুষ যত দূরে যাবে তত কি হবে, মানুষ পদভ্রষ্ট হবে। তা আমি কিছু প্রোগ্রাম করেছিলাম ফেনীতে, আমার দেশের বাড়ি নোয়াখালী, তো ফেনীতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম কোরআন কেন্দ্রিক, যে মানুষকে কোরআন শিখাবো। যখন বলবো যে এটা কোরআনের অনুষ্ঠান, কোরআনের মাহফিল, মানুষ অটোমেটিকলি আসবে। কোরআন শিখানোর মাঝে মাঝে আপনি তাওহীদের দাওয়াত দিবেন, এটা হলো সহজ। যখন আমি বলবো যে সহি আকিদার এখানে মাহফিল হচ্ছে, মানুষ আসবে না, একমাত্র তারাই আসবে যারা যাদেরকে আল্লাহ তারা সঠিক বুঝ দান করেছে, কিন্তু যাদেরকে সঠিক বুঝ দান করেন নাই তারা কিন্তু আসবে। কিন্তু আপনি যখন বলবেন কোরআন শিক্ষার আসর, সকলেই আসবে, এটা হলো হেকমা। দাওয়াতের হেকমা হলো সবচেয়ে বড়। আমার কারণে একটা মানুষ যদি সহি আকিদা বিমুখ হয়ে যায় আমি কিন্তু গুনাহগার হব। এই জন্যে সহি আকিদার যারা ধারণ করছি আমরা, আমাদেরকে ব্রড মাইন্ডের হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের উপর অবতীর্ণ হয়েছেন আমাদের স্মরণ করা উচিত। তখন কিন্তু মুসলমান কেউ ছিল না। আল্লাহ রাসূল যদি বলতেন সবাই কাফের, দাওয়াত দেওয়ার দরকার নাই, আমি চলে যাই, আমার দাওয়াত শেষ হয়ে গেল, রাসূল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে সবাইকে দাওয়াত দিয়ে এই ইসলামের পথে নিয়ে আসতেন। তো এই জন্যে আমি মদিনা ইউনিভার্সিটি পড়াকালীনও আমি সকলকে একটাই অনুগ্রহ করতাম যে আপনারা ভাই কোরআন শিখেন। আমি দেখতাম আমাদের সহি আকিদার লোক যারা আছেন, আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে তারা কোরআন শিখতে আগ্রহী এবং কোরআন শিখতেছেন, কিন্তু আমি দেখছি অনেকেই কোরআন শিখতে আগ্রহী নয়। এমনি আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করতেছেন, অনেক দাওয়াতি কাজ করতেছেন, কিন্তু কোরআন শুদ্ধ না। এই জন্য রমজান মাস যেহেতু কোরআনের কারণে সম্মানিত হয়েছে, আমরাও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদেরকে সম্মানিত করেছে কোরআনের কারণে, এই যে আমরা আসি কোরআনের মাধ্যমে দাওয়াতি কাজ করি, কোরআন সহি শুদ্ধ করি, কোরআন সুন্দর করি এবং কোরআন স্টার্ট করি, ইনশাআল্লাহ দেখবেন আমরা যদি কোরআন মুখী হই ইনশাআল্লাহ আগামী 10 বছর কেন, আগামী 20 বছর কেন, আগামী 50 বছর কেন, দেখবেন ইনশাআল্লাহ সকল মানুষের মাঝে তাওহীদ অটোমেটিকলি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আমি দোয়া করি, আসলে আমি একদিন ইসলামী অনলাইন ইউনিভার্সিটি ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নেওয়ার পরে ফাঁকেই জাস্ট সার্চ করতেছিলাম আসলে আমাদের দেশে অনলাইনে কাজ কোথায় কোথায় হয়, আমার জানা ছিল না। আসলে আমি যখন এখানে ওয়েবসাইটে ঢুকলাম দেখলাম অনলাইন ক্লাস, আমার কাছে আসছিল অনলাইন ক্লাস এখানে বাংলা লেখা, আমি অটোমেটিক ঢুকলাম। তখন জিয়া ভাইকে পাইলাম, জিয়া ভাই উনি ক্লাস নিচ্ছিলেন, তো আমি কমেন্টস করছিলাম শেখ যে আপনাদের এই ক্লাস কবে থেকে হচ্ছে, আমি তো আসলে জানা নেই আমার। তো শেখ আলহামদুলিল্লাহ উনি উত্তর দিলেন, উনি ওনার টেলিফোন নম্বর দিলেন, তো আমি বললাম ঠিক আছে আপনাদের সাথে যোগাযোগ করতে চাই। আসলে তো বাংলাদেশে এরকম আনাচে কোন আছে, সবাই আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করতেছেন, অনেক যুবকরা যেভাবে আগে এগিয়ে আসতেছেন, বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য আসলে সুসংবাদ। ইনশাআল্লাহ এই দেশে তাওহীদ একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।